লোরে মায়া মিনার ঘরে, এ লোরে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, এ লোরে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, দাদু মোতালেবনি খেলা করে, মেঘেরা এসে নবীর সায়া করে, মেঘেরা এসে নবীর সায়া করে, এলো রে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, দাদু মোতালেবনি খেলা করে, মেঘেরা এসে নবীর সায়া করে, মেঘেরা এসে নবীর সায়া করে। তারপরে চাঁদ তারার রূপে ছিল, চাঁদ তারার রূপে ছিল, ওই আসমান জমিনেতে ইয়া হাবলি উম্মতি বলে, শিশু নবী কাঁদে অনাহারে, শিশু নবী কাঁদে অনাহারে, এলো রে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, এলো রে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, দাদু মোতালেবনি খেলা করে, মেঘেরা এসে নবীর সায়া করে, মেঘেরা এসে নবীর সায়া করে। তারপরে সুন্দর ছন্দ শুনবেন, শীতল হাওয়া ওই মরুর বুকে, শীতল হাওয়া ওই মরুর বুকে, শান্ত মহান হৃদয় ভরা দুঃখে, উজ্জ্বল দ্রুতি জোষ্ণা ভরা চাঁদ, আধার ধরায় নবী আলোর সংবাদ, আধার ধরায় নবী আলোর সংবাদ, এলো রে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, দাদু মোতালেবনি খেলা করে, মেঘেরা এসে নবীর সায়া করে, মেঘেরা এসে নবীর সায়া করে। তারপরে সুন্দর ছন্দ শুনবেন, এতিম হয়ে এলো ধারার বুকে, এতিম হয়ে এলো ধারার বুকে, জন্ম নিয়ে কাঁদিলেন উম্মতের তরে, ভোরবেলারা ঘিরে পাহারা দেয় রে, এমন নবীর জোড়া নাই মেলে, এমন নবীর জোড়া নাই মেলে, এলো রে মায়া মিনার ঘরে, এলো রে মায়া মিনার ঘরে, শিশু নবী মহালিমার কোলে, দাদু মোতালেবনি খেলা করে, মেঘেরা এসে নবীর সায়া করে, মেঘেরা এসে নবীর সায়া করে। শেষ ছন্দ শুনবেন, এমডি মাইনদিনিকে বলে, মা তোমার দুলালের সোয়া পেলে, এমডি মাইনদিন লিখে বলে, মা তোমার দুলালের সোয়া পেলে, মমিন মোমেনা ধন্য হয়ে যাবে, মুক্তা মতে হার মেনে যাবে, মুক্তা মতে হার মেনে যাবে, এলো রে মায়া মিনার ঘরে, শিশু নবী মাহালিমার কোলে এলো রে মায়ামিনার ঘরে, শিশু নবী মাহালিমার কোলে দাদু মুতালেব নিয়ে খেলা করে, মেঘেরা এসে নবীর ছায়া করে, মেঘেরা এসে নবীর ছায়া করে, মেঘেরা এসে নবীর ছায়া ছায়া করে। www.anibas.in